আমার অত্যন্ত আদরের, মহব্বতের, স্নেহের যুবক, কিশোর, শিশু, ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অগণিত সহিহ হাদিস থেকে কয়েকটি সংক্ষিপ্ত বিষয়ে দ্বীনের গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েছে আমরা এগুলোকে যদি ভালোভাবে আমল করার চেষ্টা করি, আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই, এই আলোচনাগুলোই আমাদের আজকের মাহফিলের জন্য যথেষ্ট। কারণ ওয়াজ মাহফিলে হেদায়েতের জন্য আলোচনা বেশি দরকার হয় না, অনেক অল্প কথায়ও আল্লাহ রাব্বুল আলামিন যদি বক্তার কথার মধ্যে এখলাস থাকে, বক্তার কথার মধ্যে যদি সঠিক সিদ্ক থাকে, সত্যবাদিতা থাকে, কথাগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব সত্যি সহিহ হাদিস থেকে কথাগুলো হয়, তো অল্প কথার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আর যদি বক্তার মধ্যেও এখলাস না থাকে, শ্রোতাদের মধ্যেও যদি এখলাস না থাকে, গতানুগতিক কিছুক্ষণ সময় আনন্দের জন্য, বিনোদনের উদ্দেশ্যে যদি ওয়াজ মাহফিলে বসে, বক্তাও যদি ইচ্ছা করেন তার শ্রোতাদেরকে কতক্ষণ বিনোদন দিবেন, কতক্ষণ হাসাবেন, কতক্ষণ কাঁদাবেন, কতক্ষণ কিছু গল্প বলবেন, কতক্ষণ বিভিন্ন সুরে বিভিন্ন লাহানে টান দিবেন, সবাই অত্যন্ত খুশি হবে। এরকম করে যদি সময় রাতকে রাতও কাটাই, তবুও আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে হেদায়েত দিবেন না। এই জন্য হেদায়েতের জন্য কথা বেশি দরকার নাই, কথা কমেই ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন যত ওয়াজ করেছেন কোনো লম্বা দীর্ঘ সময় ধরে ওয়াজ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো, কথাগুলো একেবারে সংক্ষিপ্ত, অল্প কথা বলতেন, অল্প কথার মধ্যেই নসিহত করতেন কোরআন দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, ফাযাক্কির বিল কোরআন, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে উপদেশ দেন, কোরআনের মাধ্যমে উপদেশ দেন, কোরআন দিয়ে নসিহত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে নসিহত করতেন। আবার শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন মান ইয়াখাফু ওয়াঈদ, শ্রোতা হইতে হবে যারা আল্লাহর দেওয়া ওয়াদাগুলোকে, শাস্তিগুলোকে ভয় করে, এরকম শ্রোতা হইতে হবে। বক্তাকে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন ফাযাক্কির বিল কোরআন, কথা বলতে হবে কোরআন দিয়ে, কোরআনে কারিমের বাহিরে বক্তা কোনো কথা বলতে পারবে না। শ্রোতার শর্ত হল মান ইয়াখাফু ওয়াঈদ, শ্রোতা শুনতে হবে আল্লাহর কথাগুলোকে সত্য মনে করে, আল্লাহর ওয়াদাগুলোকে বাস্তব মনে করে, আখেরাতের আজাবগুলোকে, শাস্তিগুলোকে ভয় করে, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে, খাশিয়াতুল্লাহ নিয়ে যদি শ্রোতা কোরআনের কথাগুলো শুনে এই দুইয়ের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, কথা যেগুলো হয়েছে সেগুলো আমরা আমল করলে ইনশাআল্লাহ আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। এই জন্য আমরা আর বেশি দীর্ঘ আলোচনা করব না, অল্প সময়ে দুই একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনাদের দীর্ঘ সময় ধরে মাহফিল হয়েছে, মনে হয় পাঁচ দিন ধরে মাহফিল হয়েছে, গত কি পাঁচ দিন হয়েছে না, আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা গেল যে এই এলাকার ভাইয়েরা আলহামদুলিল্লাহ কোরআনকে ভালোবাসেন, সুন্নাকে ভালোবাসেন, আল্লাহর দিনকে ভালোবাসেন। কারণ এই দীর্ঘ সময় ধরে এতদিন ধরে কোরআন এবং সুন্নার আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো বেশি বেশি শোনার, জানার, আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে মাঝে মাঝে কথা বলবেন, তাহলে আমরা আমিও যদি একটু কথা বলি আপনারাও একটু কথা বলেন, তাহলে সুবিধা বেশি। শিক্ষক পড়াইলে ছাত্র যদি কথা না বলে তাহলে বোঝা যাবে যে আমি যা পড়াইতেছি ছাত্র তা বুঝতেছে না। আর কথা বললে হ্যাঁ, যখন আপনি সাড়া দিবেন তখন মনে হচ্ছে যে আমার কথাটা আপনি বুঝতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা ছিল কি? এখন আরবের মুশরিকদের প্রশ্ন ছিল, উনি যদি আল্লাহর নবী হন, আল্লাহ রসুল হন, তো উনি অন্য ভাষায় কথা বলে না কেন? উনি আরবিতে কথা বলে, আমরাও আরবিতে কথা বলি, উনিও আরবিতে কথা বলে। উনি যদি এত পণ্ডিত হন, এত নবী হন, রাসুল হন, উনি তো বিশাল জ্ঞানের অধিকারী, বিশাল পণ্ডিত। উনি কিছুক্ষণ পরপর ইংরেজি বলবেন, কিছুক্ষণ পরপর ফার্সি বলবেন, কিছুক্ষণ পরপর উর্দু বলবেন, কিছুক্ষণ পর একটা উর্দু কবিতা বলবেন, কিছুক্ষণ পর একটা ফার্সি কবিতা বলবেন, কিছুক্ষণ পরে কিছু ইংলিশ বলবেন, কিছুক্ষণ পরে একটু ফ্রেঞ্চ ভাষা বলবেন, কিছুক্ষণ পরে ল্যাটিন ভাষা বলবেন। উনি খালি আরবি কয়, আমাদের মতো কথা কয়, তো উনি রাসুল হয় কেমন? এটা কাফেরদের পক্ষ থেকে বিশাল একটা আপত্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জানিয়ে দিয়েছেন যে একজন দায়ী, একজন নবী, একজন রাসুল যিনি হবেন, তিনি কখনো অনারবি ভাষায়, আজমি ভাষায়, অন্য ভাষায় তিনি কথা বলবেন না। কারণ তিনি যাদেরকে বোঝানো উদ্দেশ্য, তারা যেভাবে বুঝে, যত সহজে বুঝে, তত সহজে তাদেরকে বোঝানোর জন্য কথা বলবেন। তো উনি যদি নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য কথা বলেন, তো বোঝা যাবে উনার ভিতরে এখলাসের অভাব। উনি হেদায়েতের জন্য কথা বলছেন না, উনি নিজের পাণ্ডিত্য জাহির করতে চাচ্ছেন। আমার একজন সম্মানিত ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ। তিনি ইংরেজি ভাষায় অনেক দক্ষ ছিলেন, অনেক ভালো ইংরেজি পারতেন। উনি আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে ওআইসির যতগুলো প্রোগ্রাম হইতো, উনি সেখানে ইংলিশে অনেকক্ষণ দীর্ঘ লম্বা বক্তৃতা দিতেন, আলোচনা করতেন। কিন্তু উনি ওয়াজ মাহফিলে গেলে, কোনো জায়গায় আলোচনা করলে কখনো একটা ইংলিশ বলতেন না। তো উনি সবসময় কথা বলতেন যে আমি জনগণের সামনে যখন দাওয়ার উদ্দেশ্যে কথা বলবো, সেখানে আমি বড় পণ্ডিত, আমি বড় জ্ঞানী, আমি অনেক কিছু জানি, এটা জাহির করার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ওই মানুষগুলোর সাথে আমাকে মিশে যেতে হবে, তাদের জ্ঞান যেই পরিমাণের, আমার জ্ঞানটাও ওই মানে নিয়ে তাদের সাথে আমার কথাগুলো বলতে হবে। এই জন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আর আমাদের জ্ঞান কতটুকু বলেন তো দেখি, কদ্দুর আর কদ্দুর, আল্লাহর জ্ঞান কদ্দুর, আমাদের জ্ঞান কদ্দুর বলে। আমাদের সবগুলার জ্ঞান, সারা দুনিয়ার সমস্ত মাখলুকের জ্ঞান যদি একত্রিত করেন, তাও সাগরের সুইয়ের আগায় যে এক ফোঁটা পানি উঠবে ওই পানির সমানও হবে না। আল্লাহ পাক বলে দিছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে যে এলেমটা দেওয়া হয়েছে, যে জ্ঞানটা দেওয়া হয়েছে, এই জ্ঞানটা হলো কলিল, একেবারে নগণ্য, একেবারে সামান্য, এটা গণার মধ্যেই পড়ে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহ আলিমুন হাকিম, মহা মহা জ্ঞানী। আল্লাহর এলেমের কোনো কুল কিনারা নেই, আল্লাহর আলম যতদূর বিস্তৃত আল্লাহর এলেমও ততদূর বিস্তৃত। আল্লাহর এলেমটা কেমন? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও জমিনে ঝরে পড়ে না যেটার জ্ঞান, যেই বিষয়ের জ্ঞানটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর এলেমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে, আল্লাহর জানার বাহিরে একটা গাছের পাতাও কোথাও ঝরে না। তাহলে রাব্বুল আলামিনের এলেমটা এরকম মহা মহা বিজ্ঞান জ্ঞান যেটা কুল কিনারা নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর জ্ঞান দিয়ে কোরআন নাজিল করতেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহাজ্ঞানী, ওই মহাজ্ঞানের মতো যদি কোরআন নাজিল করতেন, আমরা যারা সামান্য জ্ঞানী কোরআন কিছুই বুঝতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমটা নাজিল করার সময় আমরা যারা এই সাধারণ জ্ঞানী, সামান্য জ্ঞানী, ক্ষুদ্রতম জ্ঞানী, যাতে আল্লাহর কথাটা সহজে বুঝতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একেবারে সহজ করে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিছি, লিযিকরি কোরআনকে বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম আলেম বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেমটা কিরকম আমাদের মতো? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সরাসরি যার কাছে এলেম আসতো, যে মহাজ্ঞানী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি এলেম আসে, যিনি ঘোষণা দিছেন, যিনি সমগ্র পৃথিবীর সকল মানুষের ওস্তাদ, মুআল্লিম, শিক্ষক, সেই মুআল্লিম, তিনি যদি তার মহাজ্ঞানের আলোকে যদি হাদিস বর্ণনা করতেন, তা আমরা একটা হাদিসও বুঝতাম না। কিন্তু হাদিসগুলোকে এত সহজ আরবিতে বর্ণনা করছেন যে আরবের একটা মরুভূমির রাখাল, যেই একটা অক্ষর লিখতে জানে না, পড়তে জানে না, বলতে জানে না, সেও বুঝে। সুবহানাল্লাহ। হাদিসগুলোর আরবি এত সহজ, এজন্য একজন শিক্ষকের বৈশিষ্ট্য হলো তিনি যেটা বুঝাইতে চান সহজভাবে সবাই যাতে বুঝে, এভাবেই কথা বলা। এজন্য আমরা সহজে কথা বলবো যাতে আমরা সবাই জিনিসগুলো বুঝতে পারি, এবং এই উপদেশগুলো আমারও দরকার, আপনাদেরও দরকার, সবারই দরকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপদেশ দিতেন তখন বলতেন উসিকুম ওয়া ইয়্যায়া, তোমাদেরকেও ওসিয়ত করতেছি প্লাস আমাকেও করতেছি, খালি তোমাদের জন্য ওয়াজ না, ওয়াজ আমার জন্য। আজকে আমাদের দেশে ওয়াজ খালি আপনাদের জন্য, আমাদের জন্য হয় না। আপনাদেরকে সারা রাত ওয়াজ করলাম, ভাই ফজরের নামাজে মসজিদে আসবেন, কিন্তু ফজরের নামাজে আমি নাই। সারা রাত এক ঘন্টা ওয়াজ করলাম ফজরের জামাতে নামাজ পড়ার জন্য, ফজরে দেখবেন যে আমি নেই, কারণ ওয়াজ তো আপনাদের জন্য, আমার জন্য না। তারপরে দেখবেন হুজুরের সব বাড়িতে মিলাদ শরীফ পড়ায়, হুজুরের বাড়িতে মিলাদ শরীফ নেই। দেখছেন আপনাদের এলাকায় কোনো হুজুরের বাড়িতে মিলাদ শরীফ হইতে দেখছেন না? কি বলেন, আপনাদের এলাকায় আলেম ওলামা আছেন না? যে কোনো আলেম ওলামার বাড়িতে কোনোদিন দাওয়াত খাইছেন যে মিলাদের দাওয়াত, মসজিদে এসে দাওয়াত দিয়ে দিয়েছেন যে ভাই সবাই আমার বাড়িতে আসবেন? তাহলে মিলাদকে আপনাদের জন্য, আমার হুজুরের জন্য না, ঠিক আছে না? এইভাবে সব কিছুই, সব ওয়াজ এখন আপনাদের জন্য, আমাদের জন্য না। কিন্তু আমরা চেষ্টা করবো এই অল্প সময় যেটা বলবো এটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের মূল বাড়ি কোথায় ছিল? আসল বাড়িটা কোন জায়গায় ছিল? কোথায় ছিল? আল্লাহু আকবার। আমাদের মূল বাড়ি ছিল জান্নাতে, আমরা তো সব জান্নাতের বাসিন্দা, জান্নাতের ওয়ারিস, কি বলেন? আল্লাহ পাক আমাদের আব্বা আদম আলাইহিসসালামকে তৈরি করার পরে আল্লাহ পাক কি বলছেন? ওয়া কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকে বললেন ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া জাওজুকা, তুমি আর তোমার স্ত্রী দুইজনেই বসবাস করতে থাকো, এখানেই থাকো। আল জান্নাহ, কোথায় থাকবা? জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ, তৈরি করার পরে তাদের বাড়িটা, তাদের ঘরটা বানাই দিলেন কোথায়? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, তাহলে আমাদের আব্বা আম্মা যেখানে, আমরা আছি সেখানে, কি বলেন? নাকি আব্বা আম্মা সাথে নাই? বর্তমান জামানাতে আব্বা আম্মা সাথে থাকে না, এখন বিয়ে করানোর সাথে সাথে কয় আব্বা আম্মা যেখানে, আমরা নাই সেখানে, কি বলেন? আব্বা আম্মা থাকবো গ্রামে, আমরা থাকবো শহরে। গ্রামে এখন থাকতে চায় না, বিয়ের জন্য প্রস্তাব গেলে আগে মেয়ের বাবা মেয়ের পক্ষ জিজ্ঞেস করে, আমার মেয়ে থাকবো কোথায়? গ্রামে থাকলে বিয়ে হবে না, মেয়ে থাকতে হবে কোথায়? শহরে। কারণ গ্রামে থাকলে রান্না বান্না করা লাগবে, কাজ করা লাগবে, কষ্ট করা লাগবে। শহরে থাকলে একবার অল্প স্বল্প দুইজনে রান্না করবো, খাইবো আরামে। এই জন্য শ্বশুর শাশুড়ির সাথে তাদের কথা শুনতে হবে না, কোনো কিছু করা লাগবে না, খেদমত করা লাগবে না, বাস। এখান দিয়ে দেখবেন নিজের মেয়েটা বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করে যে কোথায় থাকবো, গ্রামে না শহরে। আবার ছেলে বিয়ে করানোর সময় এটা জিজ্ঞেস করে না, ছেলের বোটা রাখবো নিজের এলাকায়, নিজের ঘরে। কিন্তু মেয়েটা বিয়ে দেওয়ার সময় রাখবো কোথায়? শহরে, আরেক জায়গায়, শ্বশুর শাশুড়ির সাথে রাখবে না। কিন্তু আমরা ওই নীতিমালায় বিশ্বাসী না। একজন মুসলিম আমরা বিশ্বাস করি আমাদের আব্বা আম্মা যেখানে, আমরা আছি সেখানে, আমরা অন্য জায়গায় যাব না। আমাদের আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিয়েছেন জান্নাতে, তাহলে আমরাও যেতে চাই কোথায়? জান্নাতে। এই জন্য আল্লাহর কাছে সবসময় জান্নাত চাইতে হবে, চাওয়া লাগবে না? আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, জান্নাত চাইতে হবে, জান্নাতের দিকে দৌড় দিতে হবে। না দৌড়াইলে জান্নাতে যাবেন কেমনে? জান্নাতের দিকে দৌড়াইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, সারিউ মানে মুসারআ, প্রতিযোগিতা করা, দৌড় দেওয়া। দৌড় প্রতিযোগিতা হয় না, এটাকে আরবিতে বলে মুসারআ। আল্লাহ পাক বলতেছেন ওয়াসারিউ, তোমরা সবাই দৌড়াও, সবাই প্রস্তুতি নাও, সবাই যেতে থাকো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন, আর দৌড়াও জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, দৌড়াইতে থাকো কোন দিকে? জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থটা হলো আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ, আসমান আর জমিন যতদূর বিস্তৃত, জান্নাতের খালি প্রস্থটা এরকম, দৈর্ঘ্যটা আল্লাহ পাক বলেন না এটা কত লম্বা। সুবহানাল্লাহ, মানে দৈর্ঘ্যটা বললে তোমরা তোমাদের ব্রেনে, তোমাদের আকলে ধারণাই করতে পারবা না এটা কত লম্বা। সুবহানাল্লাহ, কারণ তোমরা লম্বা দেখছো কতটুকু, আমরা লম্বা দেখছি কতটুকু। জান্নাত এত লম্বা, এই লম্বার বয়ান শুনলে আমাদের মাথায় ধরবে না, আমরা ধারণাই করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক আর দৈর্ঘ্যের কথা বলেন না, শুধু প্রস্থটা বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা রেডি করে, প্রস্তুত করে রাখা হয়েছে লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ, জান্নাত রেডি করা, এটা রেডি ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট বুঝুন তো, সব রেডি তৈরি করা হয়ে গেছে, এখন খালি কিনবেন আর উঠবেন। জান্নাত এরকম আল্লাহ পাক বলতেছেন উইদ্দাত, এটা রেডি করে রাখা হয়েছে কার জন্য? লিল মুত্তাকিন। তাহলে মুত্তাকিন কাদেরকে বলছেন আল্লাহ পাক এখানে? যারা জান্নাতের দিকে দৌড়ায়, দৌড় দিছে, এদেরকে আল্লাহ বলছেন মুত্তাকিন। এই দৌড়ানোর কাজে যারা আছে, জান্নাতের দিকে দৌড়াইতেছে যারা, আল্লাহ পাক বলছেন এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মানুষগুলার হলো মুত্তাকিন, আর এই মানুষগুলার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, তাহলে আমরা সেই জান্নাতের দিকে দৌড়াইতে হবে, সেই জান্নাত চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, ছোটখাটোটা চাইবা না, সবচেয়ে বড়টা চাইবা, কোনটা চাইবা? সবচেয়ে বড়টা, সবচেয়ে বেশি নিয়ামত যেটার মধ্যে এটা চাইবা। কারণ তুমি প্রথমে যদি কও আমি কোনোরকম পাস করলে হইব, 40 পাইলেই হইব, তুমি ফেল করে বসে দেখবা। যদি বলো যে আমি 90 করে পাম, তাহলে তুমি এ প্লাস না পাও এ হলে তো পাইবা, এই মাইনাস হলেও তো পাইবা। কিন্তু তোমার প্রথম নিয়তে যদি, টার্গেটে যদি হয় তোমার কোনোরকম 40 পাইলেই হবে, পাস করলেই হবে, তাহলে তুমি ফেল করার সম্ভাবনা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, জান্নাত যখন চাইবে আল্লাহর কাছে সবচেয়ে বড়টা চাইবা, সবচেয়ে নেয়ামতে বড়া যে জান্নাতটা। কারণ এই ফেরদাউসের ফাওকাহু আরশুর রহমান, সুবহানাল্লাহ, এই ফেরদাউসের উপরে ছাদটা হলো রাব্বুল আলামিনের আরশ, সুবহানাল্লাহ, আল্লাহর আরশ। এই ফেরদাউসে যারা যাবেন তারা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবেন, সুবহানাল্লাহ, কারণ আল্লাহর নিকটতম, আল্লাহর ছাদের আরশের পাশেই তারা, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেই জান্নাতের প্রতিশ্রুতি আপনি কোরআনে দিয়েছেন, আপনার নবী হাদিসে দিয়ে গেছেন, আপনি আমাদেরকে সেই জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। এটা আল্লাহর কাছে চোখের পানি ফেলে সবসময় চাইতে হবে। আবার পাশাপাশি জান্নাতের বিপরীত আর একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম কি? জাহান্নাম। এটা কঠিন, আমরা সবাই এটার বয়ান জানি, এটার মতো মারাত্মক ভয়াবহ আর কিছু নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে এটার অসংখ্য ভয়াবহতা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, আমার কাছে তোমরা দোয়া করো, ইমানদারেরা সবসময় দোয়া করতে থাকো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, যারা আমি আল্লাহর বিশেষ বান্দা যারা, তারা সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বুল আলামিন আমাদের থেকে জাহান্নামের আযাবকে হটায় দাও, জাহান্নামের আযাবকে দূর করে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের আযাবটা হলো, জাহান্নামের শাস্তিটা হলো একেবারে সর্বনাশা, একেবারে সর্বনাশা জাহান্নামের আযাবটা। এটা কঠিন এক নিকৃষ্ট এক জায়গা, কঠিন এক শাস্তির এক বসবাসের জায়গা। এই জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে, সবসময় জাহান্নাম থেকে পানা চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে আযাবে নার, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, পানা চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে জান্নাতের পিছনে দৌড়াইতে হবে, জান্নাত চাইতে হবে, জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো উপকরণ আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। এটাই হলো আমার আপনার মূল কাজ, কি বলেন? দুনিয়াতে মূল কাজ এটাই তো, জান্নাতে যাইতে পারলে, জাহান্নাম থেকে বাঁচতে পারলে, এটাই তো সফল, কি বলেন? আর কিছুর দরকার আছে? এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত আমার আপনার সবসময় মূল মাকসাদ হলো জান্নাত, মূল মাকসাদ হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, রেহাই পাওয়া। এই দুইটার দিকে খেয়াল রেখে দুনিয়ার জীবনে সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে আমাকে আপনাকে এই দুইটা জিনিস সবসময় সামনে রাখতে হবে। এই কাজটা করলে আমার জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, এই কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো কিনা, এই কাজটা করলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো কিনা, এদিকে লক্ষ্য করে যদি আমি সবগুলা কাজ আমার আপনার সামনে করি তাহলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই খেয়ালটা ভুলে যাই, যখন রিজিক অন্বেষণ করতে যাই, চাকরি বাকরির ক্ষেত্রে যাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাই, বিভিন্ন জায়গায় যাই, তখন দেখা যায় এই জান্নাত জাহান্নামের খেয়াল আর থাকে না, জান্নাত জাহান্নামের খেয়াল সামনে নাই, কোনটা করলে জান্নাত কোনটা করলে জাহান্নাম কোনো খেয়াল নাই, নিজের যা দরকার হালাল না হারাম না কোন দিক থেকে আসতেছে আর কোনো খেয়াল থাকে না। ঠিক একইভাবে আল্লাহর এবাদত করার ক্ষেত্রেও আমাদের খেয়াল থাকে না, কোন এবাদতটা করলে জান্নাত কোন এবাদতটা না করলে জাহান্নাম, কোন এবাদতটা করলে জাহান্নামে যেতে হয়, বলে এবাদত করলেও জাহান্নামে যেতে হয় নাকি বলেন দেখি, এবাদত করে কেউ জাহান্নামে যাবে? জি যাবে। এবাদতও যদি ঠিক মতো না হয়, এবাদত যদি গাইরুল্লাহর উদ্দেশ্যে হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে গাইরুল্লাহর উদ্দেশ্যে যদি কোনো এবাদত হয়, তো সারা জীবন এবাদত করবেন আর তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবেন, তাহলে এবাদত করিও জাহান্নামে যাওয়া লাগে। আমার ভাইয়েরা এবং বোনেরা, এবাদত না করে যদি কেউ জাহান্নামে যায় এটা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু যদি এবাদত করিও জাহান্নামে যাওয়া লাগে এর থেকে বেদনাদায়ক এর থেকে দুঃখজনক আর দুনিয়া আখেরাতে কিছু নাই। এবাদত করলাম না জাহান্নামে গেছি ভালো কথা, কিন্তু এবাদত করিও যদি জাহান্নামে যাওয়া লাগে এটাই তো সবচেয়ে দুঃখজনক। এই জন্য আমার ভাইয়েরা আমাকে আপনাকে বুঝতে হবে কোন এবাদত করলে জান্নাতে যাওয়া যায়, কোন এবাদত করলে আবার জাহান্নামে যেতে হয়, কোনটা না করলে জাহান্নামে যেতে হয়, এই জিনিসগুলো বুঝে বুঝে আমাকে আপনাকে দুনিয়ার জীবনে চলতে হবে। তাহলে আমাকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এরকম অনেক কাজ আছে যেগুলো করলে জাহান্নামে যাওয়া লাগে, আছে না? তা আমরা আজকে এক ওয়াজে তো সব কাজের বর্ণনা সম্ভব না, একটা কাজের কথা বলি খালি, একটা কাজের কথা বলি আজকের ওয়াজ শেষ, ঠিক আছে? তো রাজি আছেন? এই কাজটা কখনো করা যাবে না, যদি করি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এই কাজটার নাম হলো শিরক। এই কাজটার নাম কি মনে রাখবেন ভালো করে, এই কাজটার নাম হলো শিরক। এই কাজটাকে বলে শিরক। এই কাজটা শিরক যেটা, এটা এত মারাত্মক, এত বিষাক্ত, এত সর্বনাশা, এইটা যদি আমাকে আপনাকে কাউকে ধরতে পারে তা আমার আপনার যে ইমান, ইমানটা একেবারে ধ্বংস করে দিবে, এটার একবার খেয়ে ফেলবে। গুনে খেয়ে ফেলা না, গাছ গুনে খায় না, এইরকম ইমানকে এমনভাবে খেয়ে ফেলবে গুনে ধরার মতো শেষ করে দিবে। এটা হলো সবচেয়ে বড় ধরনের জুলুম, এই শিরকটা হলো সবচেয়ে বড় ধরনের জুলুম। এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ও বাবা খবরদার জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কারণ শিরকটা হলো জমিনে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, এর থেকে বড় অপরাধ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কিছু নাই। তাহলে সবচেয়ে বড় অপরাধ যেটা, সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বেয়াদবির চাইতে গায়রহাজির ভালো। আমল যতটুকু করি, এবাদত যা করি, অল্প করি আর বেশি করি, কিন্তু কোনো অবস্থায় শিরক করা যাবে না, এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। কারণ শিরক যদি করি, ঈমান আনার পরে যদি শিরক করি তো সব বরবাদ, ইমান আনার পরে যদি শিরক না করি তাহলে আমার ইমানটা নিরাপদ থাকবে, আমার জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ পাক সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুম মানে কি? শিরক। ওই যে একটু আগে যে আয়াত বলছি ইন্না শিরকা লা জুলমুন আযীম, আল্লাহ পাক বলছেন যে ঈমান আনার পরে তার ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, মানে ঈমানটাকে শিরক মুক্ত রাখছে, শিরক থেকে দূরে রাখছে, শিরক থেকে সব সময় 100 গজ দূরে থাকে। আপনার ট্রাকের পিছনে দিয়ে লেখা থাকে না, কি লেখা থাকে? 100 গজ দূরে থাকুন। এইরকম ঈমান আনার পরে শিরক থেকে সবসময় 100 গজ দূরে থাকে, শিরকের ধারে কাছে যায় না। এরকম মানুষ যেগুলো আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলা হলো হেদায়েত প্রাপ্ত মানুষ, এই মানুষগুলা হলো দুনিয়াতেও নিরাপদ মানুষ, আখেরাতেও নিরাপদ মানুষ। সুবহানাল্লাহ, এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপদ, আখেরাতেও তারা আযাবে কিয়ামাহ, আযাবে নার, সমস্ত রকমের বিপদ আপদ থেকে তারা নিরাপদ। সুবহানাল্লাহ, তাহলে দুনিয়া আখেরাতে নিরাপদ থাকতে হলে শর্ত কি? শিরক মুক্ত থাকতে হবে। হেদায়েত প্রাপ্ত হইতে হইলে, হেদায়েত পাইতে হইলে শিরক মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক ইচ্ছা করলে, কিন্তু একটা গুনাহ আছে আল্লাহ মাফ করবেন না, সেটা কিসের গুনাহ? মাশাআল্লাহ, দেখছেন এই গ্রামের মানুষ সব জানে, কারণ আলেম ওলামার এলাকা, কত আলেম ওলামা আলহামদুলিল্লাহ, দেখছেন সব জানে গেছে যে আল্লাহ সব মাফ করবো, মাফ করবে না কি? শিরক আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় কথাটা বলছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেউ যদি শিরক করে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের গুনা ছাড়া অন্য গুনা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই সব গুনা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আমার কবিরা গুনা আছে অনেক, সগিরা গুনা আছে অনেক, অনেক গুনা আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে সব গুনা মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক শিরকের গুনা, আল্লাহ বলতেছেন কেউ যদি তওবা না করে, আল্লাহর কাছে দুনিয়াতে থাকা অবস্থায় ইস্তেগফার করে নাই, তওবা করে নাই, শিরক থেকে ফিরে আসে নাই, শিরক নিয়ে কবরে চলে গেছে, শিরক নিয়ে মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে ক্ষমা করবেন না। তাহলে শিরক নিয়ে মারা যাবে নাকি? কি শিরক নিয়ে মারা যাবে? কোন অবস্থায় শিরক নিয়ে মারা? তাহলে শিরক কবে ছাড়বেন? মরবেন কখন? তার আগে দিয়ে ছাড়লেই তো হবে নাকি? মর্ম কখন তার নির্দিষ্টতা নাই। আজকে রাত্রেও মারা যেতে পারি, আজকের এই সলাতুল এশা জীবনের শেষ নামাজও হয়ে যেতে পারে। তাহলে যেহেতু মৃত্যুর নির্দিষ্টতা নাই, শিরক ছাড়ারও নির্দিষ্ট সময় নাই, এখনই সময় শিরক ছাড়ার, এখনই সময়। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেয় যে এখনই সময় শিরক ছাড়ার, এখনই সময়। যখনই আল্লাহর আয়াত শুনবো যে আল্লাহ বলছেন সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ, বা শিরক ছেড়ে দিতে হবে, সব শিরক আমার থেকে ডিলেট, সব মুছে দিতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, হাদিসে কুদসি আল্লাহর ভাষায় বলছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যায়, অল্প স্বল্প গুনাহ না, বিশাল পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ, হিমালয় পাহাড় পরিমাণ গুনাহ ধরেন, এরকম গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যায়, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে একটা শিরকও করে নাই, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে কোনো শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, ওই আল্লাহর বান্দা, ওই বান্দাটা যে পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে তার সাথে মোলাকাত করব। যত বড় গুনাহ নিয়ে আসব আমি তার সাথে তত বড় মাগফিরাত। হিমালয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে হিমালয় পাহাড়ের মতো মাগফিরাত রহমত নিয়ে তার সাথে মোলাকাত। যেরকম গুনাহ নিয়ে আসুক না কেন, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শর্ত একটা। শর্তটা কি? লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে জীবনে কোনোদিন শিরক করে নাই, আল্লাহর সাথে কোনোদিন শিরক করে নাই, নিজের ইমানটাকে শিরক মুক্ত রাখছে। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের দেশে যখন জানাজার নামাজ পড়েন, আপনাদের দেশ মানে আমাদের দেশ, যখন জানাজার নামাজ পড়ি আমরা একটা দোয়া পড়ি না? কি দোয়াটা বলেন তো দেখি, কি জানাজার নামাজে কোনো দোয়া পড়েন না? মানে দোয়া ছাড়া দাফন করে দেন, জি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়বানা, পড়েন না? এই দোয়াটার মধ্যে এক জায়গায় বলেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আমাকে বাঁচাই রাখবা দুনিয়াতে ইসলামের উপরে বাঁচাই রাখো। আল্লাহ আমার যখন মৃত্যু দিবা আমার মৃত্যুটা ইমানের উপরে মৃত্যুটা দিও। সুবহানাল্লাহ, মৃত্যুটা কিসের উপরে? ইমানের উপরে। আমরা ইমানটা নিয়ে মরতে চাই, শিরক মুক্ত ইমান, শিরক নিয়ে মরতে চাই না, কারণ শিরক নিয়ে মরলে সর্বনাশ। এই জন্য সাসারে জিজ্ঞেস করেন, মুরব্বীদেরকে জিজ্ঞেস করিয়েন এই গ্রামের, এই গ্রামের নাম কি? পদুয়া। এই পদুয়া গ্রামের ভাইদেরকে, মুরব্বীদেরকে জিজ্ঞেস করিয়েন কালকে, বলে মুরব্বী আপনার জন্য একটা দোয়া করতে চাই। কি দোয়া করতাম? একটা দোয়া করবো, বেশি দোয়া না। এই দোয়াটা কি দোয়া চান আপনি? বলবে যে সাসা বেশি দোয়া করিও না, একটা দোয়া করিও, যাতে ইমানটা লই মরতে পারি, যাতে ইমানটা লই মরতে পারি। এটা কয় না মুরব্বীরা? বাজি আর কিছু দরকার নাই, খালি এই দোয়ান করিও যে যাতে আই ইমান না লই মরতে পারি, কি ইমান লই মরতে পারে, আর কিছু দরকার নেই। তাহলে জানাজার নামাজও আল্লাহর কাছে এই দোয়াটাই আমরা করি, যে আল্লাহ যখন আমার মৃত্যু দিবা মৃত্যুটা ইমানের উপরে দিও, ইমানটা লই যাতে মরতে পারি। কারণ ইমানের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোন লোক সর্বশেষ অবস্থান এটার উপরে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ লই মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, তাহলে মরতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে পারলেই জান্নাত, ইমান নিয়ে মরতে পারলে জান্নাত। এখন যদি শিরক নিয়ে মরি, আল্লাহ পাক এই কথাটা সরাসরি বলছেন কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে। কালকে ফাইললে মুরব্বীরে পড়তে না পারলে বাসার যাই একটু ছেলেদেরকে, ছেলের বউদেরকে বলিয়েন যে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতটা একটু খোলো তো দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ পাক এখানে সরাসরি বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, মানে জান্নাত তার নসিব হবে না। সাথে সাথে আল্লাহ পাক এই কথাও বলছেন জান্নাত যদি নসিব না হয় তার অর্থ কি সে জান্নাতের বাইরে থাকবো না? ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে ইমান নিয়ে না মরলে, শিরক নিয়ে মরলে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাওয়া যাবে না। দুনিয়াতে যা আমল করেছি সব আমল শিরকের কারণে সব নষ্ট হয়ে যাবে। শিরক করলে যত আমল করি সব আমল কি? বরবাদ। আমল হইল প্লাস, শিরক হইল মাইনাস। প্লাসে মাইনাসে যারা বীজগণিতের অঙ্ক করে হ্যাঁ, মুরব্বীরা নাতের করে জিজ্ঞেস করবেন যে তোর বীজগণিতের সূত্র ক, প্লাস আর মাইনাসে কি হয়, সমান সমান? আপনি আমলও করলেন আবার পাশাপাশি শেরেকও করলেন, দেখা যাবে দুইটা মিলাইলে আপনার আমল নামে কিচ্ছু নাই, একেবারে খালি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়দার পাঁচ নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন লোক যদি ঈমান আনার পরে কুফরি করে, একটা কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখেরাতে এই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে একটা কুফরি করলে ইমানের বিপরীত সব আমল বরবাদ। সূরা আয-যুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে বলছেন, ও আমার নবীরা শুনো, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। কথাটা বলছেন কাদেরকে? নবীদেরকে। নবীদেরকে বলার উদ্দেশ্য হইল যে নবীদের আমল হইল মহাসাগরের মতো আমল, আমাদের আমল হইল ছোট্ট কুয়ার মতো আমল, আর নবীদের আমল মহাসাগরের মতো। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি এক পাল্লায় রাখা হয় কোনটা বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি হবে, কারণ আমরা যা কিছু করি এটার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে যোগ হয়ে যায়, যোগ হয় না? কিয়ামত পর্যন্ত যতজন যত আমল করবে সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে যোগ হয়ে যায়। এই জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দেন নাই, কোরবানি করছেন আপনার পক্ষ থেকে, তাও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যোগ হয়ে গেছে। আপনি কোরবানি করছেন আপনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, কিন্তু এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে কিন্তু যোগ হয়ে গেছে। আপনি হজ করছেন আপনার পক্ষ থেকে, আপনি উমরা করছেন আপনার পক্ষ থেকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে এটাও যোগ হয়ে গেছে। তাহলে দেখা গেছে যে নবীদের আমল মহাসাগরের মতো আমল, কিন্তু মহাসাগরের মতো আমল হইলেও এই মহাসাগরের মতো আমলও যদি একটা শেরেক করে আল্লাহ বলতেছেন সব নষ্ট হয়ে যাবে। তাহলে শেরেকটা এত বিষাক্ত, আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক ফোঁটা বিষ, শেরেকের বিষ ঢালি দিলে পুরো আটলান্টিক মহাসাগরের পানি সব বিষাক্ত হয়ে যাবে, এটা এত বিষাক্ত। আল্লাহ পাক সব কিছু সহ্য করেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সহ্য করেন না। এই জন্য কোরআনে কারিমে দেখবেন, কোরআনে কারিমের প্রথম থেকে তেলাওয়াত করতে করতে যাবেন, অর্থ বুঝতে বুঝতে যাবেন, প্রথম দিকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেন নাই, অর্ডার দেন নাই, আল্লাহ পাক কিছু সাধারণ কথা বলছেন যে কোরআনটা তোমাদের জন্য হেদায়েত, মুত্তাকিন দের জন্য হেদায়েত, মুত্তাকিন কারা, কাফের কারা, মুনাফিক কারা, এদের কিছু দৃষ্টান্ত, এগুলো দিয়ে আল্লাহ কোরআন শুরু করছেন। ২১ নম্বর আয়াতে গিয়ে সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক নির্দেশটা দিয়েছেন, আর ২২ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা দিয়েছেন। ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম নির্দেশটা দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার সকল মানুষ, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন। তাহলে সর্বপ্রথম নির্দেশ হলো আল্লাহর ইবাদতের, তাওহীদের, আল্লাহর একত্ববাদের। আর সর্বপ্রথম নিষেধাজ্ঞা, কোরআনের সর্বপ্রথম নিষেধাজ্ঞা মানে ধারাবাহিকতার দিক থেকে ২২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তাআলামুন। খবরদার, জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ বানাইও না। আল্লাহর সাথে কোনো সমকক্ষ বানাইও না, তাহলে আল্লাহর সাথে শেরেক করিও না। তাহলে আমার সম্মানিত ভাই বোনেরা, শিরকের ব্যাপারে কোরআন এবং হাদিসে শত শত আয়াত রয়েছে, হাদিস রয়েছে। আমরা যদি সারা রাত খালি আয়াতগুলো বলি তাও শেষ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই এই কথাগুলো থেকে, আয়াতগুলো থেকে, হাদিসগুলো থেকে, যে জীবনে কোনো অবস্থায় একটা শেরেকও করা যাবে না। আমরা সবাই মরতে চাই ইমান নিয়ে, শেরেক নিয়ে আমরা কেউ মরতে চাই না। এখন আসি শেরেকটা কি, শেরেকটা একটু বোঝা দরকার না? যেই শেরেক নিয়ে মরব না, যেই শেরেক থেকে 100 গজ দূরে থাকবো, শেরেকের সাথে আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব, সে শেরেকটা তো বুঝতে হবে। তাহলে একটু আমরা শেরেকটা বুঝি। শেরেক মানে হলো শরিকানা। শরিকানা কোরবানি বুঝেন নি? আপনাদের দেশে শরিকানা কোরবানি হয়নি? দুইজনে, তিনজনে, চারজনে, ছয়জনে, সাতজন পর্যন্ত মিলে শরিকানা কোরবানি করে না? তাহলে এই শরিকানা মানে একজনের বেশি যখন একটা কাজের মধ্যে অংশগ্রহণ করে, গরু একটা কোরবানি করবে, এটার মধ্যে দুইজন হয়েছে, তিনজন হয়েছে, চারজন হয়েছে, পাঁচজন হয়েছে, ছয়জন হয়েছে, সাতজন হয়েছে, এটা শরিকানা হয়ে গেছে। আর একজনে একটা গরু কোরবানি করছে, এটা শরিকানা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত সৃষ্টির মালিক কে? সমস্ত বিশ্ব পরিচালনাকারী কে? সমস্ত ইবাদত পাওয়ার মালিক কে? সমস্ত ইবাদত পাওয়ার মালিকও একমাত্র আল্লাহ। যিনি বানাইছেন, যিনি রিজিক দেন, যিনি পরিচালনা করেন, যিনি আমাদের প্রতি এত রহম করেন, ইবাদত পাবেন কে? একমাত্র তিনি। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার কথাটা সুন্দর করে করে বুঝাইছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ হইলেন আহাদ। আহাদ মানে এক, আল্লাহর সাথে কোনো শরিকানা নেই। আল্লাহ সবকিছুতে কি? এক। ক্ষমতার ক্ষেত্রে এক, সৃষ্টির ক্ষেত্রে এক, পরিচালনার ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, বাঁচানো মরানোর ক্ষেত্রে, সুতরাং ইবাদত পাওয়ার ক্ষেত্রেও তিনি এক। ইবাদত পাওয়ার ক্ষেত্রেও এখন সব করবো আল্লাহ, ইবাদত আরেকজনে পাইবো কেন? কি বলেন? এই সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহকে মেনে নেওয়া, এটার নাম হলো তাওহিদ। এটার নাম হলো তাওহিদ বা একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। আর যখন আল্লাহকেও মানি, আল্লাহর পাশাপাশি আরো একজনেরও মানি, আরো দুজনের মানি, আরো তিনজনের মানি, আরো 50 জনের মানি, তখন হয়ে গেছে কি? শেরেক। এটা সোজা জিনিস। ওই শরিকানা কোরবানি বুঝলে এই তাওহিদ আর শেরেক বুঝো সহজ। যে গরু একটার মধ্যে একজন, এখানে কোনো শরিকানা নাই। যখন দুইজন, তিনজন, চারজন এসে এটা শরিকানা হয়, এটার আবার আমরা নাজায়েজ বলতেছি না, এটা শেরেক বলতেছি না। মানে শেরেক বোঝার জন্য আমরা বলতেছি যে আমরা বাংলাদেশে এটা বহুল প্রচলিত। আমরা সবাই ঘরে ঘরে বলি যে শরিকানা কোরবানি করব, যে দুইজন তিনজনে মিলে, তাহলে একাধিক মিললে আমরা বলি শরিকানা। এটার নাম হলো একাধিক, যখন আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যখন একাধিক জন এরকম অংশীদারি হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় কি? শেরেক। তাহলে কোন কোন ক্ষেত্রে আল্লাহর একত্ব? প্রথম খেয়াল রাখতে হবে, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। সৃষ্টির ক্ষেত্রে আমাদেরকে বানাইছেন কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বলবেন না, আমাদেরকে বানাইছেন কে? একমাত্র আল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে কতবার যে বলছেন, খালি যে তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে বানাইছি, মানে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথমে এই কথাটা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলেন, খালি তোমাদেরকে বানাই নেই, তোমাদের জন্যই জমিনের সব কিছু বানাইছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে তো বানাইছি বানাইছি, তোমাদের জন্য জমিনে যা আছে সব তোমাদের জন্য। তাহলে জমিনে যত মাখলুক আছে কার জন্য? এই জন্য জমিনে যা আছে সব খাওয়া হালাল, সব ব্যবহার হালাল, সব কিছু ব্যবহারে কোনো অসুবিধা নাই, খাইতে অসুবিধা নাই, কি বলেন? এবার এক তালাব দেখা দিছে, আল্লাহ বলছেন জমিনে সব তোমাদের জন্য বানাইছি, তাহলে সব খাওয়া যাবে না, সব ব্যবহার করা যাবে না? এই ক্ষেত্রে শরীয়তের নীতিমালা মনে রাখতে হবে। শরীয়তের নীতিমালা হলো আল্লাহ বলছেন জমিনে সব আমাদের জন্য, তাহলে কুকুর বানাইছে কার জন্য? এবার কয় না, কুকুরও আমাদের জন্য। আচ্ছা বিড়াল বানাইছে কার জন্য? সাপ বানাইছে কার জন্য? আমাদের জন্য। আল্লাহ বলছে সব তোমাদের জন্য বানাইছে। এই জন্য মুআমালাতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে নীতিমালা হলো জমিনের সব কিছু হালাল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হারামের দলিল না আসবে। মানে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল স্পষ্ট হারাম করেন নাই ততক্ষণ পর্যন্ত এটা হালাল, সব হালাল, কারণ আল্লাহ সব আমাদের জন্য বানাইছেন। কিন্তু বানানোর পরে কিছু কিছু জিনিসকে আল্লাহ বলে দিছেন এগুলো হারাম। আল্লাহ বলে দিছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত জানোয়ার খাইও না, রক্ত খাইও না, শুকর খাইও না, এরকম মানা করে দিছে না? যেগুলো যেগুলো আল্লাহ মানা করে দিছেন এগুলো সব হারাম। এর বাইরে যেগুলো আল্লাহ মানা করেন নাই, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেন নাই, এগুলো সব হালাল। তাহলে মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, এই খাওয়ার ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে দলিল লাগবে কিসের? হালালের না হারামের? হ্যাঁ হারামের, হালালের না। দলিল লাগবো কিসের? হারামের। এই সূত্র মনে রাখবেন, এই সূত্র মনে রাখলে আপনি এলোমেলো করে ফেলবেন। যদি কেউ বলে মিয়া ভাত খাও, যে ভাত খাওয়ার দলিল কই পাইছে? কোরআন হাদিসে ভাত খাওয়ার কথা আছে না কি বলেন? আছে কোরআন হাদিসে কোনো জায়গায় আছে ভাত খাওয়া হালাল? তারপরে এই যে বিভিন্ন রকমের তরকারি খান, বেগুন খান, কদু খান, পাতাকপি খান, ফুলকপি খান, এগুলা খাওয়া হালাল কোরআন হাদিসে কই পাইছেন? আছে না? তারপরে ডাল খান, তারপরে আরো কত জিনিস খাইতে আছেন, এগুলা হালাল আছে না? তা কেমনে হালাল হইলো এগুলা? হারামের দলিল নেই, এগুলা আল্লাহ নিষেধ করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, এজন্য এগুলো হালাল। কারণ জমিনে যা বানাইছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছে, আমাদেরকেও আল্লাহ বানাইছে, জমিনে যা বানাইছে সব আমাদের জন্য বানাইছে। আর ইবাদতের ক্ষেত্রে মনে রাখবেন, ইবাদত করা যাবে না, কারণ ইবাদতের ক্ষেত্রে ইবাদত করতে হইলে প্রমাণ লাগবে, দলিল লাগবে। ইবাদত না করার জন্য দলিল লাগবে না, ইবাদত করার জন্য দলিল লাগে, না করার জন্য দলিল লাগে। ইবাদত আর এই মুআমালা দুটো ভিন্ন রকমের, সম্পূর্ণ উল্টা। ইবাদত করার দলিল লাগে, না করার দলিল লাগে না। আর আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগে, হালালের দলিল লাগে না। আচ্ছা আপনাদের এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেননি? আচ্ছা ঈদের নামাজের আজান দেননি? জানাজার নামাজের আজান দেননি? তা আজান দেওয়া কি খারাপ কাজ? আজান দিলে কি গুনাহ হয়? আল্লাহ আকবার, আজানের কত সওয়াব জানেন? আল মুআযযিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মুআযযিনদের গাড়গুলো সবচেয়ে লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুআযযিনেরা সবার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেন, ও সাহাবী তুমি জঙ্গলে থাকো, যেখানে থাকো, বনে থাকো, যেখানে থাকো, সব জায়গায় জোরে জোরে আজান দিবা, কারণ তোমার আজান যত দূর পর্যন্ত যত মাখলুক শুনবে, গাছে শুনবে, জঙ্গলের বিভিন্ন প্রাণী শুনবে, যারাই শুনবে কিয়ামতের ময়দানে তারা তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো কত ফজিলত মুয়াজ্জিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা এখন আমি জানাজার নামাজের আজান দিয়ে দিব, অসুবিধা আছে কি কয়? আজান দিলে তো সওয়াব, এত ফজিলত আজানে, তা আমি জানাজার নামাজে আজান দিলে অসুবিধা কি? আমি কি খারাপ কিছু করতেছি? আচ্ছা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, এরকম কোনো হাদিস আছে? এরকম কোনো হাদিস নেই। আচ্ছা ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি? ঈদের নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ, যে লোকটা বছরে অন্য নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, সে ঈদের নামাজটা পড়ে, পড়ে না? তাহলে অন্য নামাজে এতবার আজান দিয়ে ডাকিয়ে আনতে পারতেছি না, ওই দিন ডাকা ছাড়া চলে আসতেছে, ওই দিন আজানটা দিলে আরো ভালো না? আজানটা দিয়ে নামাজটা পড়লাম ঈদের নামাজ, ওই দিন আজান দিলে অসুবিধা কি? দেওয়া যাবে না। এখন কেউ যদি আপনারা কয় মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস দেখাও তো, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন আজান দিতে? নিষেধ করছেন? এরকম কোনো হাদিস নেই, নিষেধ করেন নাই। তা তাহলে দেওয়া যাবে না কেন? এবাদতের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, এবাদত করার জন্য দলিল লাগবে, না করার জন্য দলিল লাগবে না। যদি কেউ না করার দলিল খুঁজে, এটা হলো সবচেয়ে বড় জাহেল, সবচেয়ে বড় মূর্খ, এটা হলো মূর্খ মানুষের কাজ। কয় যে মিয়া এই যে এটাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন, কোন কিতাবে পাইছে ওইটা নিষেধ? এই নিষেধ কোথাও পাওয়া লাগবে না, কিন্তু জিজ্ঞাসা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন কিনা, সাহাবীরা করছেন কিনা, করার দলিল লাগবে। তা আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো যে আল্লাহ পাক সৃষ্টির ক্ষেত্রে একক, কারণ আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আমাদেরকে বানানোর ক্ষেত্রে অন্য কারো বিন্দুমাত্র মালিকানা নাই, আছে না? আর কেউ সহযোগিতা করছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একক মালিকানায় আমাদেরকে বানাইছেন। এই কথাটা আমি আপনি ইমান আনছি, স্বীকার করছি, কাফেরেরা মানেনি। কাফেরেরা কি এই কথাটা মানে? মানে কি কয়? মানে না। আপনি একজন অমুসলিমের যা জিজ্ঞেস করেন, এই মিয়া তোমার কে বানাইছে? আপনি কালকে যাই জিজ্ঞেস করেন আশেপাশের অমুসলিমদেরকে, ভাই এই তোমার কে বানাইছে রে, হে কি কইব? ঈশ্বরে বানাইছে। ঈশ্বরে বানাইছে মানে আল্লাহরে বুঝাইতেছে, আল্লাহ বানাইছে। তাহলে হেও আল্লাহ বানাইছে বিশ্বাস করছে, আপনিও আল্লাহ বানাইছে বিশ্বাস করছেন, তাহলে দুজনে এক হয়ে গেছেন নাকি? হেও ইমানদার হয়ে গেছে? কেন ইমানদার হয় নাই? জি, যত জায়গায় নামাজের জন্য না, যত জায়গায় মিলানো দরকার, আল্লাহরে একক মানা দরকার, সব জায়গায় একক মানে নাই। এক জায়গায় দুই জায়গায় মানছে, আর বাকি জায়গায় মানে নাই। আমার মাঝে আর তার মাঝে পার্থক্য হলো সে কয়েক জায়গায় আল্লাহরে একক মানে, বাকি জায়গায় আল্লাহরে একক মানে না, আর আমি সব জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলাকে একক মানি, এজন্য আমি মুসলিম আর হে মুশরিক। আচ্ছা, তাহলে এক নম্বরে আল্লাহকে একক মানতে হবে সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহ একক সৃষ্টিকর্তা, আমাকেও একমাত্র আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুকাতকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এর বাহিরে আর কারো এই সৃষ্টির ক্ষেত্রে কোনো মালিকানা নাই। দুই নম্বর হলো ফিল মুলকে, মালিকানার ক্ষেত্রে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই জমিনের সমস্ত গাছপালা, তরু, লতা, সকল প্রাণী, এই সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। এই সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কোরআনে আল্লাহ বারবার এই কথা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিকানা হলো একমাত্র আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই বরকতময় আল্লাহ যার হাতে সব কিছুর মালিকানা, সব কিছুর রাজত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুউতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, আপনি বলে দিন আল্লাহ হলেন সব কিছুর মালিক, সমস্ত রাজার রাজা, সবার মালিক, সকল মালিকানার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা করেন সাময়িক কিছু মালিকানা দেন, যাকে ইচ্ছা করেন তার থেকে মালিকানা কেড়ে নিয়ে যান। তাহলে মালিকানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। এখন যদি আমি মালিকানার ক্ষেত্রে আল্লাহকে একক না মানি, আল্লাহকে যদি মনে করি যে এগুলার মালিক আল্লাহ, এগুলার মালিক আরেকজন, তখন এটা কি হবে? শেরেক। এখানে মালিকানার ক্ষেত্রে শেরেক হয়ে যায়। যেমন ধরেন আত্মিয়ারা, তিয়ারা বুঝেন নেই, তিয়ারা হাদিসের ভাষা, তিয়ারা মানে শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, যাত্রা অযাত্রা, এটা বুঝেন তো? লক্ষ্মী অলক্ষ্মী এটা বুঝেন? লক্ষ্মী অলক্ষ্মী বুঝেন নেই? লক্ষ্মী অলক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে ভাগ্য, আর অলক্ষ্মী মানে কয় এতের ঘরে অলক্ষ্মী লেগছে, এতের ছেলে এটা খুব লক্ষ্মী, মেয়ে এটা খুব লক্ষ্মী, এইটা আসার পরে ঘরে কি ভাগ্য শুরু হয়েছে? তাহলে মুসলমানের ঘরে কি লক্ষ্মী আসে? লক্ষ্মী আসবো তো অমুসলিমের ঘরে, অমুসলিমেরা লক্ষ্মীর পূজা করে, করে না? তাই লক্ষ্মী আসবে হেদের ঘরে, মুসলমানের ঘরে লক্ষ্মী আসছে কেন? এই লক্ষ্মীর বিশ্বাস শেরেকি বিশ্বাস। তাহলে আমার আপনার ঘরে ঘরে শেরেক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, একটা দুটা না, তাহলে লক্ষ্যে অলক্ষ্যের বিশ্বাস এটা কোনো মুসলিমের বিশ্বাস হইতে পারে না। কারণ সমস্ত ভাগ্য সব কিছুর নিয়ন্ত্রক কে? একমাত্র আল্লাহ। আমার ভাগ্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমাকে দেওয়ার ইচ্ছা করেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই এটাকে বাধা দিবে। আল্লাহ যদি নেওয়ার ইচ্ছা করেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই সে দিতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখেছেন ফরজ নামাজের পরে, সালাম পিরানোর পরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উম্মতের এই জিকিরগুলো করো, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ। হে আল্লাহ, আপনি যাকে দিবেন দুনিয়ার কেউ সেটা বাধা দিয়ে ধরে রাখতে পারবে না। আপনি যেটা নিয়ে যাবেন দুনিয়ার কেউ ইচ্ছা করলে সেটা এনে দিতে পারবে না। আল্লাহর মালিকানা একমাত্র সবকিছু। তাহলে লক্ষ্মী অলক্ষ্মী কিছুই করতে পারে না। আপনার ঘরে লক্ষ্মী থাকা যে কথা, অলক্ষ্মী থাকাও একই কথা। লক্ষ্মী আসলেও কিছু না, যাইলেও কিছু না। এগুলো আপনার কিছু নিয়ন্ত্রণ করার মালিক নয়। যাত্রা অযাত্রা বুঝেন নি? জি, কয় আজকের যাত্রা ভালো হয়েছে, আজকের যাত্রাটা অযাত্রা হয়ে গেছে। ঘর থেকে বাইরেছেন, কদ্দু যাওয়ার পরে দেখলেন যে খালি কলস লই মহিলা একটা বাইরেছে। কহারে সর্বনাশ, আজকে একটা ভালো কাজ লই বাইরেছিলাম, দেখো এই যে খালি কলসি দেখে আমার যাত্রাটা একবারে নষ্ট হয়ে গেছে, অযাত্রা হয়ে গেছে। যে ঝাড়ু দেখলে সর্বনাশ, আজকে ঝাড়ু দেখে আমার অযাত্রা হয়ে গেছে। এইরকম কত জিনিস দেখলে আমাদের সমাজে অযাত্রা হয়, হয় না? আচ্ছা, ছেলে মেয়ে বিয়ে করাইতে গেছে, কয় শনিবার মঙ্গলবার না, কয় ভালো একটা দিন দেখি দাও। এমনকি এমন মুসলমানও দেখছি, কয় বিয়ের দিনটা ঠিক করার জন্য কিষ্টি দেখো, কুষ্টি দেখো, কুষ্টি কুষ্টি বুঝেন নেই। হ্যাঁ, ওই যে অমুসলিমেরা দেখুন পঞ্জিকার মধ্যে কোন দিনটা ভালো, এগুলো দেখে থেকে অনেক গবেষণা করে বাইর করতে হয়। অনেক মুসলমান ছেলে মেয়ের বিয়েতেও এই কুষ্টি দেখে বের করে কোন দিনটা বিয়ের ক্ষণের জন্য, তারপরে বিয়ের তার সময়ের জন্য এটা ভালো হয়, লগ্নিটা ভালো হয়, এটা দেখার চেষ্টা করে। এগুলো কি শিরক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন। এরকম যাত্রা ও যাত্রা, শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, এটা করলে মঙ্গল, এটা করলে অমঙ্গল, এরকম আছে না? শত শত আছে। আপনাদেরকে আমি খবর লই দেখবেন, আপনি গবেষণা করলে কয়েকশো পাইবেন এরকম মঙ্গল অমঙ্গল। এটা হলে মঙ্গল, এটা হলে অমঙ্গল, এটা হলে মঙ্গল, এটা অমঙ্গল, এটা যাত্রা, এটা অযাত্রা, এটা শুভ, এটা অশুভ। রবিবার দিন দেখবেন বাস কিনতে যাইয়েন, ফদুয়া গ্রামে পুরা গ্রাম খুঁজে ফেলিয়েন, বাস পাইবেন নি। কি কয় এদের, এই দেশে মনে বেছে নাকি? রবিবারে বাস বিক্রি করে, করে বিক্রি করে না কি বারে? হ্যাঁ, প্রতিদিনই করে। অনেক এলাকা আছে রবিবারে বিক্রি করে না, এ ওই এলাকায় মঙ্গলবারে, মঙ্গলে ধরছে দেখছেন, একেবারে মঙ্গলের সাথে মিলে গেছে বাস। এন মঙ্গলবারে বাস বিক্রি করবে না। কেন বিক্রি করবে না? আজকে বাস বিক্রি করলে বাস সব নষ্ট হয়ে যাবে। তাহলে বাসের কি পাওয়ার আছে নষ্ট হওয়ার? নষ্ট করার মালিক কে? একমাত্র আল্লাহ। আমার অসুখ হয়েছে, রোগ ব্যাধি হয়েছে, এটা ভালো করার মালিক কে? একমাত্র আল্লাহ। আমার রোগ দিছেন কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমার যখন অসুখ হয়, একমাত্র আমার আল্লাহ হইলেন এটা থেকে মুক্তিদাতা, শেফা করনেওয়ালা। সুতরাং আর কারো ক্ষমতা নাই আমার রোগ থেকে মুক্তি দিবে, আমাকে বাঁচাইবে, ক্ষমতা আছে? তাহলে যদি মনে করেন যে না আরো কারো ক্ষমতা আছে, এটা কি হবে? শিরক হবে। আর যদি মনে করেন যে না আল্লাহ ছাড়া আর কেউ আমার রোগ মুক্তি দিতে পারে না, এটা হবে তাওহীদ, এটা হবে ঈমান, এটা হবে আল্লাহর একত্ববাদ। এরপরে আপনার বিপদ আপদে পড়ছেন, বিপদ আপদ থেকে উদ্ধারকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে একমাত্র উদ্ধারকারী। যদি ডাক দেন ইয়া আলী, আলীরে ডাকেন বিপদ থেকে উদ্ধার করার জন্য, আলী বাঁচাইতে পারব? আলী যদি বাঁচাইতে পারতো তো নিজেরই তো বাঁচাইতে পারতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, জান্নাতের সনদ প্রাপ্ত সাহাবী, সব ঠিক আছে তার মর্যাদা, কিন্তু আল্লাহ তাকে এমন কোন মালিকানা দেন নাই যেই মালিকানার কারণে তিনি অন্য মানুষের বাঁচাইতে পারে। তাহলে আপনি যদি আলীরে ডাক দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বাঁচাইতে পারবে না? এটার নাম শিরক। এরকম আরো অন্যদেরকে ডাক দিলেন, বিপদে পড়ছেন, অমুক বাবারে ডাকতেছেন, অমুক হুজুরের ডাকতেছেন, অমুক অলিরে ডাকতেছেন, অমুক নবীরে ডাকতেছেন বিপদ থেকে বাঁচানোর জন্য, এটার নাম কি? একমাত্র কাকে ডাকতে হবে? বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো বিন্দুমাত্র কোনো ক্ষমতা নাই। আচ্ছা, এরপরে আপনি ছেলে মেয়ে হইতেছে না, ছেলে মেয়ে হচ্ছে না অনেকদিন ধরে, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এই ক্ষেত্রে পরিপূর্ণ একক ক্ষমতার মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউজ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দেন, তাকে শুধু মেয়ে দেন। এক লোকে দেখবেন খালি মেয়ে, খালি মেয়ে, একটা ছেলের জন্য হইতে আছে, হইতে আছে, দশটা বারোটা মেয়ে হয়েছে তাও ছেলে হয় না, আছে না? দেখবেন এরকম অনেক আগের জমানার মুরব্বীরা বেশি ছিল, এক একজনের খালা দেখবেন 15-20 জন, মামা একটাও নেই। কি ব্যাপার এরকম হয়েছে কেন? আমার নানার একটা ছেলের জন্য হইতে হইতে হইতে খালি মেয়ে, ছেলে নেই। আল্লাহ শুধু ছেলেই দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু মেয়ে দিতে থাকি। আবার ওয়াইয়াহা বলি মাই ইয়াশা উযযুকুর, যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দিতে থাকি, খালি ছেলে, খালি ছেলে, মেয়ে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ছেলেও দেন মেয়েও দেন, দুইটাই দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে ওয়াইয়াজালু মাই ইয়াশা ওয়াকিমা, তাকে একেবারে বন্দা বানাই দেন, ছেলেও দেন না মেয়েও দেন না, কোনোটাই দেন না। তাহলে এটা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে না, আপনি বিভিন্ন জায়গায় যাই যাই ধর্ণা দিতেছেন আর ছেলে মেয়ে চাইতেছেন, এটার নাম কি? এটার নাম শিরক। যে আপনি ছেলে মেয়ে চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, কারণ এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি মালিকের কাছে না চাই, ফিওনের কাছে চাইবেন কেন? দারওয়ানের কাছে চাইবেন কেন? বাড়িওয়ালার কাছে চায় না, দারওয়ানের কাছে চায়, ফিওনের কাছে চায়। কারণ কি? ওটা শয়তান বুঝাই দেয়, শয়তান এদেরকে খোঁচায়, মানুষকে ইমান নষ্ট করার জন্য শয়তান খোঁচাইতে থাকে, খোঁচায় খোঁচায় কয় কি কয়, মিয়া ওই তুমি সাহেবের কাছে গেলে ভিক্ষা পাইবে না, টাকা পাইবে না, ওই পিয়নের ধরো, দারোয়ানের ধরো, হেতের কিছু ঘোষ দিবা, হেতে সুন্দর করে তোমার সময় মতো সুযোগ মতো লই দিব। কয় আল্লাহরে ওইরকম ডাইরেক্ট চাইলে পাইবে না, কয় এরকম ওই পিয়ন দারোয়ান তারপরে এরকম এদেরকে ধরো, কয় এরা সুযোগ মতো আল্লাহ থেকে লই দিব। এটা হলো আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করা। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক থেকে সম্পূর্ণরূপে মুক্ত, মাখলুকের সাথে কিয়াস করলে শিরক। যখনই আপনি আল্লাহরে বান্দার লগে মিলাইবেন, মানুষের সাথে মিলাইবেন, এটা শিরক। মানুষের ক্ষমতা, মানুষের পাওয়ার, যেমন ধরেন বিচার হয় এখানে মাজদি কোর্টে বিচার, তো বিচারের সময় বিচারক যখন বিচার করতে বসে তখন কয় এই বাদীকে বিবাদীকে এদের উকিল কই, সাক্ষী কই, খোঁজে না? শয়তান কয় এই বেটা কেয়ামতের ময়দানে তোরও তো বিচার হইব, আল্লাহ এরকম বিচার করতে বসবো, তো তোর পক্ষের উকিল কই? তুই উকিল নিয়োগ দিস না হয় আল্লাহ কেমনি বিচার করব, তোর উকিল কই? এবারে মানুষ চিন্তা করতে থাকে, আসলে তো ঠিক কথা যে সাধারণ মাজদি কোর্টে বিচারের জন্য গেছি, ঢাকা হাইকোর্টে গেছি, সুপ্রিম কোর্টে গেছি, উকিল ছাড়া বিচার হয় না, তা আল্লাহর কাছে কেমনি বিচার হইব? আমার উকিল লাগতো না? বা শয়তান এটা মাথার মধ্যে ঢুকাই দেয়। এবার মানুষ উকিল খুঁজতে থাকে যে আল্লাহর কাছে কি আমাদের দিন বিচারের সময় উকিল দরকার, উকিল খুঁজতে আছে। আল্লাহ কোরআনে বারবার বলছে, খবরদার আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, খবরদার আমার ছাড়া আর কারোর উকিল বানাইও না, আমার বিচারের জন্য উকিল লাগে না, কারণ আমি বিচারক, তোমার ওই নোয়াখালীর কোর্টের বিচারক, দুজন ভিন্ন ভিন্ন। তোমার ওই বিচারক তুমি যে অপরাধ করছো দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধটা সরাসরি দেখছি, সুবহানাল্লাহ। আমি আপনি কি করছি না করছি কি সাক্ষী লাগবো নি, উকিল লাগবো নি, আল্লাহ তো সরাসরি দেখছে। কি বলেন? কোনো কিছু লুকাবার ব্যাপার নাই, সব আল্লাহ সরাসরি দেখছেন। আবার কেরামন কাতেবিনে লেখিও ফেলছেন, কি লেখিও ফেলছে না, লেখিও ফেলছে আল্লাহ সরাসরি। এগুলো না লিখলেও আল্লাহ সরাসরি দেখছেন, যেখানে বিচারকে যেখানে সরাসরি দেখছেন সেখানে উকিলও দরকার নাই, মুখতারও দরকার নাই, সাক্ষীও দরকার নাই, কিছুর দরকার নাই। তাহলে আল্লাহর বিচার আর মাখলুকের বিচার দুটো এক জিনিস নয়। আর যখনই বান্দার বিচারের সাথে আল্লাহর বিচারকে মিলাইবেন তখনই শেরেকের কবলে পড়ে দেবেন। এই জন্য আল্লাহর কোনো কাজের সাথে বান্দার কোনো কাজ, মাখলুকের কোনো কাজের সাথে মিলানো যাবে না। এইরকম খেয়াল রাখতে হবে, যত রকমের যা কিছুর মালিকানা আছে সব মালিকানা একমাত্র কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। এই মালিকানা আর কাউকে দেওয়া যাবে না। আরবের মুশরিকেরা কি করতে জানেন? আরবের মুশরিকেরা সাগরের মাঝখানে যখন বিপদে পড়ত তখন মালিকানাটা আল্লাহরে দিয়ে দিত। যখন সাগরের মাঝখানে বিপদে পড়ছে তখন আর বাঁচানোর কেউ নাই, এবার আল্লাহকে ডাকে রাব্বুল আলামিন, আয় আল্লাহ এই সাগরের মাঝখানে আমাদেরকে বাঁচানোর মতো আর দ্বিতীয় কেউ নাই, আপনি একমাত্র আমাদের রব, আপনি আমাদেরকে বাঁচাইতে পারেন। সাগরের মাঝখানে আপনি আমাদেরকে বাঁচাইতে পারেন। আল্লাহ পাক কোরআনে সরাসরি বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সাগরের মাঝখানে যাই কয় আল্লাহ আপনি ছাড়া এই সাগরের মাঝখানে, লোহিত সাগরের মাঝখানে যেই বিপদে পড়ছি আর বাঁচানোর কেউ নেই, আল্লাহ আবার বাঁচাইতেন। ফালাম্মানাজ্জাহুম ইলাল বাররে ইযাহুম ইউশরিকুন, উপরে উঠি কয় ও কালকে আমি লাত দেবতার কিছু পূজা করছিলাম, দেখো আজকে এই জন্য বাঁচে গেছি। আরেকজনে কো আমি তো মানাত দেবতার কালকে পূজা করছিলাম এই জন্য দেখো বাঁচে গেছি। আরেকজনে কো উজ্জার পূজা করছিলাম, কো উজ্জার দরবারে যে কালকে মোমবাতি দিয়ে আসছিলাম। আরেকজনে কো লাতের ওখানে যায় আমি ওই দিন 100 টাকা দিয়ে আসি। আরেকজনে কো আমি মানাতের ওখানে যাই ওই দিন সিন্নি দিয়ে আসি এই জন্য বাঁচি গেছি। নাউজুবিল্লাহ, আল্লাহ কো দেখো এগুলোর সাগরের মাঝখানে বাঁচাইলাম আমি, সাগরের থেকে উঠি এবার ফাইজা হুম ইউশরিকুন, আমার সাথে শেরেক করা শুরু করছে। লাতেরে মিলায়, উজ্জারে মিলায়, মানাতেরে মিলায়, হুবলেরে মিলায়, বিভিন্ন জনকে মিলানো শুরু করে দিছে। নাউজুবিল্লাহ, এই জন্য দেখা যায় আমরাও এরকম করি। দেখবেন যে যখন ভূমিকম্প আসছে তখন সব ইমানদার, পাক্কা ইমানদার, তখন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ কালেমা তালেমা পড়ে মৃত্যুর জন্য প্রস্তুত লইছে। আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ, কেউ আজান দিতেছে, কেউ আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ বাঁচাই দেন। যখন ভূমিকম্পটা শেষ হয়েছে কয় দেখো আমাদের এই এলাকাটা তো অলিয়া উলিয়ার এলাকা, অলিয়া উলিয়া এদের দোয়া বাঁচি গেছে। অলিয়া উলিয়া কেমনে দোয়া করলো? দোয়া তো করছেন আপনি, অলিয়া উলিয়ারা তো ওনারা মারা গেছেন, আল্লাহ উনাদেরকে সুখে শান্তিতে রাখছেন বারজাখী জীবনে। ওনারা তো দুনিয়াতে কি হচ্ছে ওনারা জানেন কেমনে? কারণ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তিনি আর দুনিয়া সম্পর্কে কিছু জানেন না, তিনি আর কোনো ইবাদত করতে পারেন না, কারোর জন্য দোয়া করতে পারেন না, তিনি আমাদের দোয়ার মহতাজ। আমরা কবর জিয়ারত করতে যাই যখন তাদের জন্য একটু দোয়া করবো, এই দোয়ার দ্বারা তারা উপকৃত হয়। কিন্তু তারা কিছু করার মৃত্যুর পরে আর ক্ষমতা নাই, কিন্তু দেখেন ওই ভূমিকম্প থেকে বাঁচছে, এবার কয় অমুক বাবার কারণে বাঁচছি, ঠিক ওই মুশরিকদের মতো। এগুলার নাম কি? শিরক। এজন্য মালিকানার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি শিরক করি, কারণ সমস্ত কিছুর মালিকানা আল্লাহকে দিই না একমাত্র। তিন নম্বরে আসেন ওয়াত্তাদবীর, পরিচালনার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। সমগ্র আসমান জমিন মাখলুকাত সবকিছুকে পরিচালনা করেন কে? একমাত্র আল্লাহ। সূর্যকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ, চন্দ্রকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ, নক্ষত্র রাজিকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ, সমস্ত চতুষ্পদ জন্তু গাছপালা তরুলতা সব কিছুকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ। এই জন্য দেখেন আজকে হলো 2019 সালের 22শে অক্টোবর, এই 22শে অক্টোবর তারিখে যতটা যত মিনিটে সূর্য উঠছে, যতটা যত মিনিটে সূর্য ডুবছে, এই অঞ্চলে শত শত হাজার হাজার বছর ধরে 22শে অক্টোবর তারিখে ওই একই সময়ে সূর্য উঠছে, একই সময়ে সূর্য ডুবছে, এরকম না স্থায়ী ক্যালেন্ডার। দেখবেন এই 22শে অক্টোবর এই আপনার কবিরহাট উপজেলায় আজকে যতটা যত মিনিটে সূর্য উঠছে, যতটা যত মিনিটে সূর্য ডুবছে, এই হাজার হাজার বছর একইভাবে উঠতেছে, কেয়ামত পর্যন্ত এইভাবেই উঠবে। সুবহানাল্লাহ। তাহলে এটার যদি একজন পরিচালনাকারী না থাকেন তাহলে কোনোদিন আগে উঠে যেত, কোনোদিন একটু দেরি হয়ে যেত, হয়তো না কোনোদিন দেখতেন যে সূর্য 10 মিনিট আগে উঠে গেছে, আবার কোনোদিন একটু ঘুমাইছে হয়তো দেরি হয়ে গেছে 10 মিনিট পরে উঠে গেছে, এরকম হয়ে যেত না? সাপ দেখতেন যে এলোমেলো হয়ে যেত, তার কারা যে এলোমেলো হয়ে যেত, কিন্তু এগুলো একমাত্র আল্লাহর পরিচালনার কারণে এগুলো এলোমেলো হয় না। এই জন্য দুনিয়াতে যারাই পরিচালনাকারী ঠিক করতে পারে নাই তারা শেরকের কবলে পড়ছে। ইব্রাহিম আলাইহিসসালামের যুগের লোকেরা সূর্যের পূজা করত, এখনো জমিনে অনেক মানুষ সূর্যের পূজা করে, সূর্য উঠার সময় ডুবার সময় সূর্যের দিকে ফিরে বসে থাকে, সূর্যকে দেবতা মনে করে। ইব্রাহিম আলাইহিসসালামের যুগে তারা মনে করত সূর্য খালি দেবতা না, যে সূর্য হলো সবচেয়ে বড় দেবতা। পালাম্মা রাশামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্যকে দেখলো বললো এই তো আমাদের সবচেয়ে বড় রব চলে আসছে, নাউযুবিল্লাহ। এই জন্য পরিচালনার ক্ষেত্রে যদি আল্লাহকে একক মেনে না নেওয়া হয় তাহলে আল্লাহ যাদেরকে পরিচালনা করে হেদেরকে মানুষ অনেক সময় রব বানায় বসে থাকে। ধরেন একজন, আমি ধরেন আমি নিজে, আমার অসুখ হলে কই যাই? ডাক্তারের কাছে যাই, ওই অ্যাপোলো হসপিটালে, ইউনাইটেড হসপিটালে, এগুলোতে যাই আমি ভর্তি হয়ে থাকি। এখন কিছু মানুষ ধরেন আমার কাছে আসছে, হের অসুখ হয়েছে বাবা, আমার অসুখ হয়েছে বাবা, আমার একটু ভালো করে দেন। আরে বেটা, আমি যদি ভালো করতেই পারতাম তা আমি ইউনাইটেড হসপিটালে যে ভর্তি হয়ে থাকি কেন? কি বলেন? আমি যদি ভালো করার পাওয়ার আমার ভিতরে থাকতো, এরকম শক্তি থাকতো, তা আমি তো আর ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, আমি নিজেই তো ভালো করে ফেলতাম, নিজেরে নিজে ভালো করতে পারতাম। আমার ফ্যাট একটা হয়েছে এত বড়, কোন মানুষ কি চায় যে তার একটা এত বড় ফ্যাট থাকুক? চান? আপনারা চান? ফ্যাট খুব পছন্দ করেন? কেউ পছন্দ করে না, সবাই ফ্যাট কমানোর জন্য কত ওষুধ খায়, কত কিছু করে, করে না? এম দেখেন আমার এত বড় ফ্যাট, আমার নিজের ফ্যাটটা নিজে কমাইতে পারি না। আর হাজার হাজার মানুষ আমার আসে কয় বাবা অমুক বিপদে আছি, বাবা অমুক সমস্যা আছি, বাবা অমুক যেতে, এই বেটা এই ব্যাকফল বুঝে না কেন যে উনি উনার ফ্যাট কমাইতে পারে না, আমার কি করি? কি বলেন? উনি উনার সমস্যা দূর করতে পারে না, উনি অসুখ হলে ডাক্তারের কাছে যে হসপিটালে যে শুয়ে থাকে, হে কেমনে আমার রোগ ভালো করে? অর্থাৎ তাদবীরের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে যে আল্লাহ সবকিছুর পরিচালক, এটা যতক্ষণ বিশ্বাস করবেন না ততক্ষণ শেরেক থাকে যাব। অর্থাৎ আল্লাহ তারেও পরিচালনা করে, আমারও পরিচালনা করে। সুতরাং আমি এক গোলাম আরেক গোলামের কাছে ছাওয়া যাবে না, চাইতে হবে তারও মালিক আমারও মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের রাজদরবারে দাওয়াত দিতে গেছেন, মুসা আলাইহিসসালাম বলল যে আনা রাসূল রাব্বিল আলামিন, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হয়ে আসছি। ফেরাউন কয় কোন আমার রাব্বুল আলামিন? রাব্বুল আলামিন আবার হেকে? আমি তো রাব্বুল আলামিন। তুমি আমার সামনে আবার কোন রাব্বুল আলামিনের কথা কও? আমি তো রাব্বুল আলামিন। তখন মুসা আলাইহিসসালাম জবাব দিলেন যে তিনি হলেন রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি আমাদেরও রব তোমাদেরও রব। উনি খালি আমার রব না, তোমারও রব আমারও রব সবার রব, তুমিও সেই আল্লাহর গোলাম আমিও গোলাম। আমি তোমারে দাওয়াত দিই না যে ফেরাউন তুমি আমার গোলাম হয়ে যাও, এটা দাওয়াত দিই না। আমি তোমারে দাওয়াত দিচ্ছি তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, আমিও আল্লাহর গোলাম তুমিও আল্লাহর গোলাম হও, এক গোলাম আরেক গোলামের গোলামি করিও না। আপনারাও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, আপনারা আমার গোলামি কেন করবেন? আমার মালিক যিনি, আমার পরিচালনাকারী যিনি, আপনারও পরিচালনাকারী সে আল্লাহ রাব্বুল আলামিন। যখনই এক গোলাম আরেক গোলামের ইবাদত শুরু করে, এক গোলাম আরেক গোলামের কাছে চাইতে শুরু করে, এটার নাম শিরক। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেকে এক গোলাম আরেক গোলামের কাছে চাইতেছে, এক গোলাম আরেক গোলামের কাছে দৌড়াইতেছে, অথচ দুই গোলামের মালিক যিনি ওই মালিকের খবর নেই, মালিকের দিকে ছাওয়া নেই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো সুন্দর সুন্দর নাম আছে, গুণাবলী আছে, অনেক নাম আছে, অনেক গুণাবলী আছে, আছে না? আল্লাহর একটা নাম বলেন তো দেখি, আল্লাহই তো আল্লাহর নাম। এক নম্বরে আল্লাহ, আল্লাহ যেটা এটাই তো আল্লাহর নাম। কত সুন্দর নাম আল্লাহর নামটা, এমন একটা নাম যেটার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, বহুবচন হয় না, কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, একটা আল্লাহর জাতি নাম, আল্লাহর মূল নাম ইসমে আজম। এটা হলো কি? আল্লাহ। এই আল্লাহ নামটার ক্ষেত্রে আল্লাহ একক, আল্লাহ নামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, অর্থাৎ আল্লাহ বলতে সমস্ত রকমের মালিকানার একচ্ছত্র, এবাদতের একচ্ছত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ। এটা আল্লাহর নাম, আল্লাহর জাতি নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আল্লাহুম্মা বলি না, দেখবে সব দোয়ার আগে আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা মানে হে আল্লাহ, মানে সমস্ত দোয়া সমস্ত ইবাদত কবুল করার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য ডাক দিতে হয় আল্লাহুম্মা বা ইয়া আল্লাহ বলে আল্লাহকে ডাক দিতে হয়। আর আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলা, কয়টা আল্লাহর নাম, কয়টা আল্লাহর নাম অসংখ্য, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন বান্দারে আমার নাম একটা দুইটা নয়, অসংখ্য অগণিত নাম, আমার নামগুলা ধরি ধরি তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ, তাহলে নাম অগণিত, কিন্তু আল্লাহ আমাদেরকে জানাইছেন 99টা, কয়টা জানাইছেন 99টা আমরা জানি, এটা আল্লাহ আমাদেরকে জানাইছেন, কিন্তু এর বাহিরেও আল্লাহর অনেক নাম আছে। আচ্ছা, আল্লাহ যে নামগুলো জানাইছেন এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে নামগুলোর উসিলা দিয়ে। আল্লাহ আপনি তো আপনার নাম রেখেছেন রাজ্জাক, আল্লাহ আমি রিজিকে কষ্ট করতেছি, আপনার রাজ্জাক নামের উসিলা দিয়ে আপনার কাছে চাই আল্লাহ আমার রিজিক বাড়াই দেন। সুবহানাল্লাহ, আল্লাহর নাম ধরে আল্লাহরে দোয়া করেন। আল্লাহ আপনার নাম গাফুরুর রহিম, আমি যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ আপনার নামের উসিলা আপনার কাছে চাই আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আপনার নাম তাওয়াবুর রহিম, আল্লাহ আমি তাওবা করছি আমার তাওবা কবুল করে দেন। আল্লাহ আপনার নাম হলো ওয়াহাব, আপনি হলেন দাতা, আমার একটা ছেলে মেয়ে নাই, আল্লাহ আপনার এই নামের উসিলায় আমার একটা ছেলে মেয়ে দেন, কারণ দেওয়ার মালিক একমাত্র আপনি আল্লাহ। এইভাবে আল্লাহর যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের সাথে অনেকগুলো সিফাত অনেকগুলো গুণাবলী অনেকগুলো কার্যক্রম জড়িত, এই নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাওয়া। এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহ একক, আল্লাহ রাব্বুল আলামিন এবাদতের ক্ষেত্রেও একক মালিকানা, যিনি ক্ষমতার মালিক, সৃষ্টির মালিক, পরিচালনার মালিক, সব কিছুর একচ্ছত্র মালিক, তিনি এবাদতেরও একমাত্র মালিক। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে, ইবাদত করি একমাত্র ইয়াকা। তাহলে ইবাদত আর কারো করা যাবে না, ইবাদত করতে হবে কার? ইবাদত যার করা হয় তার নাম কি? হ্যাঁ, ইবাদত যার করা হয় তাকে কি বলে? মাবুদ। এবাদত যার করা হয় তাকে বলা হয় মাবুদ। তাহলে আমরা এবাদত করি কার? একমাত্র আল্লাহর। তাহলে আমাদের মাবুদ কে? একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোন হক সত্যিকারের কোন মাবুদ নাই। আর তাহলে আমাদের মাবুদ কে? একমাত্র আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর ইবাদতটা কেমনে করতে হবে, কোন তরিকায় করতে হবে, কোন সিস্টেমে করতে হবে, ওই সিস্টেমটা ওই তরিকাটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার হলো কেন? যে ওই আল্লাহর ইবাদতের সিস্টেমটা তরিকাটা জানার জন্য। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কোন তরিকায়? তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ পড়তে হবে কার মত? আল্লাহ রাসূলের মত। রোজা রাখতে হবে কার মত? হজ করতে হবে কার মত? জিকির করতে হবে কার মত? সব ক্ষেত্রে সমস্ত ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এই তরিকায় না করলে, এই সিস্টেমে না করলে, একটু উলট পালট করে ফেলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না, ওগুলো বাতিল। অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে যাই দেখবেন বস্তা খালি, কিচ্ছু নেই, একেবারে খালি বস্তা, দুনিয়াতে বস্তা টাকে টাকে পুরে ফেলছেন, কিয়ামতের ময়দানে যাই দেখেন এক বস্তাও নেই। হাবা আম্মান সূরা, আল্লাহ পাক কোরআনে বলছে সব হাবা আম্মান সূরা, মানে বিক্ষিপ্ত বালির মতো উড়ে চলে যাবে। দুনিয়াতে দেখছেন আরে আমি সকাল থেকে রাত পর্যন্ত খালি আমল করছি, খালি আমল করছি, রাত্রেও ঘুমায় নেই আমল করছি, কেয়ামতের ময়দানে দেখবেন এগুলো কই গেল, এগুলো চলে গেছে কেন? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদতটা হয়নি। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। কিন্তু কার তরিকা ইবাদতটা হবে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ যেমন একমাত্র মাবুদ, ওই ইবাদতের তরিকাটাও একমাত্র তরিকা, কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা। এই তরিকার বাহিরে কোন জিকির আসকার করেন, দরুদ শরীফ পড়েন, তারপরে যে কোনো আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের একমাত্র মাবুদ। তাহলে ইবাদত যা আছে সব কার জন্য করব? দোয়া একটা ইবাদত, দোয়া, দোয়া বুঝেন নেই, ছাওয়া মানে আমার কোনো প্রয়োজনে, এমন প্রয়োজন যেটা একজন আরেকজনের কাছে ওই টাকা দার ছাওয়া, ওই এটা ছাওয়া, এগুলা না। যেমন ধরেন আমি খুব অভাবে আছি, কষ্টে আছি, রিজিককে কষ্ট করতেছি, তাহলে এটা কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে, এটার নাম দোয়া। তারপরে ধরেন আমার গুনাহ মাপ দরকার, এই গুনাহ মাপের জন্য কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যত রকমের দোয়া আছে সব দোয়া একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে যদি দোয়া করি কিছু চাই, তাহলে এটা হয়ে যাবে কি? সে মান্নত, মান্নত বুঝেন নেই কি আপনারা? মান্নত বুঝেন? মান্নত কি? জি, আল্লাহর হস্তে দান করা না। আমি আপনি কোনো একটা বিপদে পড়ছি, আমার ছেলে অসুখ, মেয়ের অসুখ, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা বিপদে পড়ছে, আল্লাহ আমার এই বিপদটা দূর করে দাও, আমার ছেলেরে ভালো করে দাও, আমার মেয়েরে ভালো করে দাও, আল্লাহ আমি 5 দিন নফল রোজা রাখবো, আল্লাহ আমি 10 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ আমি 1000 টাকা মসজিদে দিব, এইরকম করা, এটার নাম কি? মান্নত। এই মান্নত একটা ইবাদত। এটা কার জন্য করতে হয়? একমাত্র আল্লাহর জন্য। এখন যদি আপনি কোন আল্লাহ আমার ছেলেটারে ভালো করে দাও, অমুক জায়গায় আমি 10,000 টাকা দিব, একটা গরু দিব, ছাগল দিব, তো ভালো করবো আল্লাহ, তো আপনি আরেক জায়গায় দিবেন কেন? কি বলেন? আল্লাহরই তো দিবেন, আল্লাহরে দিতে হলে আল্লাহর জায়গা কোনটা? আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদ হইল ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ হলো সব আল্লাহর। তাহলে আপনি মসজিদে দেন, মাদ্রাসা কার? আল্লাহর। মাদ্রাসায় দেন, গরিব মিসকিন এতিম অসহায় বিধবা এরা কার? এরও আল্লাহর। আপনি এদেরকে দেন, এদেরকে খাওয়ান, আপনি এদেরকে না দিয়ে আরেক জায়গায় লয়ে গেছেন, আল্লাহর অন্য বান্দাদের উদ্দেশ্যে নিয়ে গেছেন, এবং তাদেরকে কেন্দ্র করে আল্লাহর ওলিদের কোনো দোষ নাই। আল্লাহর ওলিরা দিনদার, সালেহীন, মুখলিসীন, ভালো মানুষ ছিলেন, তারা মারা গেছেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে কেন্দ্র করে সমাজে দেখা যায় অনেকে ব্যবসা করে, করে না? যে আল্লাহর ওলি একজন মারা গেছেন, দিনদার একজন মানুষ মারা গেছেন, তাকে কেন্দ্র করে অনেকে ব্যবসা করতেছে। তা আপনি স্পষ্ট দেখতেছেন যে আল্লাহর ওলিকে কেন্দ্র করে ব্যবসা করতেছে, আপনি দেখিও কেন সেখানে টাকা পয়সা দিয়ে ওই ব্যবসার কাজে সহযোগিতা করবেন? কি বলেন? বর্তমানে তো আলহামদুলিল্লাহ এই বিজ্ঞান প্রযুক্তির যুগে আমরা অনেক চালাক, অনেক কিছু বুঝতে পারি, অনেক ফকির আসলে মানুষ ভিক্ষা দেয় না, কয় শুনেন এত খাল, এ তো আসল ফকির না, এ তো বিজনেস ব্যবসায়ী, কয় এর ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, ভিক্ষা করে, এরকম বলে না? তো এই জায়গায় আপনি বুঝতেছেন যে এটা টাকা দিলে এ তো আসল ফকির না। তো অন্যান্য জায়গায় আমরা যখন দেখি যে আল্লাহর ওলিকে কেন্দ্র করে ব্যবসা কেন্দ্র গড়ে তুলছে, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, গান বাজনা করতেছে, বিভিন্ন রকমের হারাম ফুপরি সেরেক করতেছে, তা আমি আপনি কেন টাকা পয়সা সহযোগিতা গরু ছাগল সিন্নি দিয়ে সহযোগিতা করব কেন? এজন্য আল্লাহকে দিব, আল্লাহ আমার সব ভালো করবে, এবাদত সব পাবে কে? একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। এটা খেয়াল রাখতে হবে দোয়ার ক্ষেত্রে, মান্নতের ক্ষেত্রে, জবাইয়ের ক্ষেত্রে, যত রকমের যত ইবাদত আছে, আমার শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মানসিক ইবাদত, অন্তরের ইবাদত, মুখের ইবাদত, সমস্ত ইবাদতের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই এক বাক্যের মধ্যে পুরো তাওহীদ, যে আমার যত সলাত, শারীরিক আবাদত, যত আর্থিক আবাদত, যত কোরবানি, যত জবাই, যত মান্নত, আমার জীবন আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করব না, তো আমরা মূল যে কথাটি বললাম আপনাদের সাথে, যে বিষয়টি আমরা বোঝাতে চাইলাম যে আমরা সবাই জান্নাত প্রত্যাশী, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যাইতে হলে যে কাজটা খেয়াল রাখতে হবে যে কোন অবস্থায় কোন শেরেক করা যাবে না, শেরেক করলে আর ইমান লয় কবরে যাওয়া যাবে না। এজন্য সব সময় সতর্ক থাকতে হবে যে আমার কোনো কথার মধ্যে, আমার কোনো কাজের মধ্যে, আমার কোনো বিশ্বাসের মধ্যে শেরেক ঢুকতেছে কিনা। এই ব্যাপারে সজাগ না থাকলে শয়তান যে কোনো সময় আমার আপনার মধ্যে শেরেক ঢুকাই দিবে, আর শেরেক ঢুকাই দিলে আর ইমান নসিব হবে না, ইমান নিয়ে আর কবরে যাওয়া হবে না। এই জন্য শিরকের ব্যাপারে আমরা সবাই খুব সতর্ক থাকব, এবং যাতে আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যেও কোনো শেরেক ঢুকতে না পারে। নিজেকে না, নিজের পরিবারকেও শেরেক থেকে দূরে রাখতে হবে। কোনো ধরনের শেরেক যাতে আমাদের ঘরে, আমাদের পরিবারে ঢুকতে না পারে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন। দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানের সাথে আল্লাহ আমাদের সবার মৃত্যু নসিব করুন। এই এলাকার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই পদুয়া গ্রামের সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সকল ভাই বোনকে আল্লাহ পাক শেরেক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক সকলের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দিন। এই গ্রাম থেকে আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। এই গ্রামের সকল ভাই বোনের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাই সুস্থতা দান করুন। এই পদুয়া বাইতুল আমান জামে মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন। এই মসজিদের সকল মুসল্লিকে, সকল খাদেমকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন। এই মসজিদের মাধ্যমে, আজকের এই আলোচনার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, এবং এই পাঁচ দিন ব্যাপী যে মাহফিল হয়েছে, এই মাহফিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই বোনদের জন্য হেদায়েত নসিব করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর দিয়ে, ইমানের নূর দিয়ে আল্লাহ পাক আলোকিত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।